الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين এই সূরা সূরার নাম হচ্ছে মুতাফফিফিন মনোযোগ সহকারে শুনেন মুতাফফিফিন এর অর্থ হচ্ছে মাপে কম দেয়া ওইসব লোকজন যারা মাপে কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইল ধ্বংস মুতাফফিফিনদের জন্য মাপে কমকারীদের জন্য কিন্তু এই যে মাপে কম করে যারা এদের গুণ সামনে বলছেন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওরা যারা যখন লোকজন থেকে মেপে নেয় তখন পুরা নেয় ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইফসিরুহ আর যখন লোকজনকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয় স্পষ্ট হয় না এরপর আল্লাহ বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন ওদের কি বিশ্বাস নেই যে ওদেরকে পুনরায় উঠানো হবে আচ্ছা পুনরায় উঠানো হবে বলতে আপনারা কি বুঝেন সবাই বুঝি সবাই বুঝবেন আলহামদুলিল্লাহ আলা ইয়াযুন্নু উলাইক ওদের কি বিশ্বাস নেই যে আন্নাহুম মাবউসুন ওরা পুনরুত্থিত হবে ওদেরকে পুনরায় উঠানো হবে এর উপর কি ওদের বিশ্বাস নেই কোন দিন লিয়াউমিন আযীম মহাদিনে সেই মহাদিবসে অর্থাৎ কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমু আন-নাস লিরাব্বিল আলামিন যেদিন মানুষেরা সৃষ্টি করে রবের সামনে দাঁড়াবে কোথায় যেতে পারবে না পালিয়ে এখন হয়তো বাবা মা চেষ্টা করছে অনেক চুরি চুরি করে পালিয়ে যায় মাঝে মধ্যে শুনেন না কেস মেরে পালিয়ে যায় এখন আছে শুধু এদের দোষ না আমাদেরও দোষ আছে তো কেস মারে পালিয়ে যায় এখান থেকে কেস মেরে চলে গেছে বাংলাদেশ বাংলাদেশে গিয়ে কোন দিয়েছে আমি চলে এসেছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো কে আমাদের দিন এরকম পালাতে পারবে কেউ আবার অনেক মানুষ আছে আজকে কপিল থেকে পালিয়ে যায় আপনি সাধারণ সাধারণ মানুষ আপনি কেন পালিয়ে যাবেন পড়া তো কমেন কেন পাওয়াটা কিন্তু ভালো হবে সহ্য করে অল্প কামাই করলে হবে বরকত ইনশা আল্লাহ যারা পালিয়ে গেছে হয়তো বলবে হ্যাঁ আরেকটা বছর থাকলে সব হয়ে যাবে করলে ভালো এরকম যদি হতো তাহলে যতটা লোক পালিয়ে গেছে সবাই কুটি বুঝে হয়ে যেত তাই তো আর বাংলাদেশে আর কোনদিন থাকে এখানে কেউ থাকে 10 বছর 15 বছর এখানে পালিয়ে পড়াতে অবস্থায় আছে তবু বিদেশে যায় না তো লাভটা কি হল আমরা আমাদের হেফাজত করব এই কয়েকটি আয়াত সামনে রেখে আলোচনা ওয়াইল মানে ধ্বংস আর তাফফিফ মুতাফফিফ মানে যারা মাপে বা ওজনে কম দেয় আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত রেওয়ায়াত তিনি বলেছেন লাম্মা قدم النبي صلى الله عليه وسلم المدينه كانوا من اخبث الناس كيلا যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন তখন দেখলেন ওরা খুব খারাপ ছিল কেলের ব্যাপারে মেপে দেওয়ার ব্যাপারে আচ্ছা আমরা কোন কোন জিনিস মেপে দেই, কোনোটা ওজন করে দিই, তাই না? পাপা বুঝেন, কোনোটা মাপে মেপে দেয় আর কোনোটা ওজন করে দেয়। তো দেখলেন ওরা খুবই খারাপ লোক, মদিনার লোকজন। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, এই সুরা আনজালাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মেপে কম দেয় তাদের জন্য ধ্বংস। তত বাকি হয়ে তো কিছু লাভ হয়ে যেতে পারে, 40 কিলোর পরিবর্তে দিলাম 39 কিলো, তাই তো? 1 কিলো লাভ, অথবা 2 কিলো মিন্না মিন্না, অথবা এমন বেকালা আছে তার মিটার আছে, মিটার এমন পদ্ধতিতে রেখেছে প্রতি কিলোতে 100 গ্রাম কমে যায়, হয় কিনা? আপনারা জানেন কি জানেন না? আর আমাদের দেশে যে আগে যে এখনো তো মাপা ছিল এরকম কিলো, অথবা আগের জমানায় ছিল শেয়ার, ওরা কিলোগ্রাম একটু মিন্না মিন্না করে গর্ব করতে পারে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো যারা মাপে কম দেয় এদের জন্য ধ্বংস। যখন এই আয়াতটি নাযিল হলো তখন মদিনাবাসী যারা সাহাবায়ে কেরাম মুসলমান রাদিয়াল্লাহু আনহুম, সাথে সাথে তারা তাদের আমল পরিবর্তন করে দিলেন, ভালো করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আগে যেহেতু বংশ পরম্পরা অনুযায়ী চলে এসেছে, মানুষ এরকম করে আল্লাহ নিগৃহ মাত্র নিন্না নিন্না, এখন যখন আয়াত নাযিল হলো বলল তওবা, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, তাহলে আমরা কি তওবা করবো না? না, শুধু কোরআন পড়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ويل للمطففين الذين إذا اكتالوا على الناس الذين إذا اكتالوا على الناس يستوفون. وتصفيد القرآن قرآن جنة أول لهم قطر دين فورمين يوم أول قرآن أنا يشد القرآن. بسم الله الرحمن الرحيم، ويل للمطففين. شندر قرآن تقول لك আমল নাই, কত লোক দেখলেন কড়া সুন্দর করে পড়ে, একটাও দাঁড়িয়ে ঠিক না? একদম ফ্রেশ, সে থেকে যাকে বলা হয় আল্লাহ আলম কয়ে দিন শেষ করে আমল করছেন তারা যখন লোকজন থেকে মেপে নেয় পরিপূর্ণ নেন, আরে ভাই এসব কাম কম হয়ে গেছে ঠিক না, নেবার সময় একদম মজবুত নেয়, হ্যাঁ নেয় তো একদম মজবুত পুরোপুরি, আনা বেশি নেয় সাহায্য এখন পুরোপুরি নেবে। কিন্তু দ্বিতীয় সময় ওইরা কালুম মেপে দ্বিতীয় সময় ওজন করে দ্বিতীয় সময় কম দেয়, নেয়ার সময় নম্বর ওয়ান আর দ্বিতীয় সময় নম্বর টু। আপনারা কি বলেন এরকম হবে নাকি? না, নীতি সময় পুরাপুরি, দ্বিতীয় সময় পুরাপুরি সমান ঠিক না? আদ হ্যাঁ, যদি কেউ দ্বিতীয় সময় বলে আমি পুরাপুরি আর 10 গ্রাম বেশি দিয়ে দিই ভালো হবে সব আলহামদুলিল্লাহ সব, কিন্তু আপনি দ্বিতীয় সময় দিলেন কম আর দ্বিতীয় সময় মেয়া কি করো আছো 20 গ্রাম বাকি Astaghfirullah alam. To je jedan jedno ovaj. Šuaib alihi sallam kum. Hazrat Šuaib alihi sallam তাদেরকে বলেছিলেন তোমরা ওজন দিতে সময় পুরোপুরি ন্যায় ভাবে মানুষকে দিও আর পাল্লা ত্রুটি করো না। ওয়াউফু কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসু আন-নাস আশিয়াহুম ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। মাপ এবং ওজন পরিপূর্ণরূপে দাও, লোকজনকে দিতে সময় কম দিও না, আর ভূপৃষ্ঠে তোমরা পেশাব সৃষ্টি করো না। আল্লাহ তোমাদেরকে যা দিবে এটা তোমাদের জন্য কল্যাণকর, আল্লাহ তোমাদেরকে এর মধ্যে বরকত দিবে। যদি তোমরা মুমিন হও তাহলে এটা মানো, কিন্তু তারা তা মানল না, পরিশেষে তাদের জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস আসলো। এক এক গোষ্ঠীর মধ্যে এক একটা গুণ ছিল খারাপ, আর এর আগে তো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কারামাতুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, বলছেন اقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس خصال اذا ابتليتم بهن واعوذ بالله ان تدركوهن اي مهاجرين গণ তোমাদের মধ্যে যদি পাঁচটি গুণ আসে তোমরা এর দ্বারা আক্রান্ত হও, আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি তোমরা যেন এরকম অভ্যাসে অভ্যস্ত না হও, এগুলি থেকে যেন তোমরা দূরে থাকো। এরপর কি বলছেন, لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا। একটা হলো অশ্লীল কাজকর্ম, অশ্লীলতা বর্তমানে যেসব কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, অশ্লীলতা কি বলতে কি বোঝেন? আমরা বুঝেন অশ্লীলতা কি বোঝেন বলুন তো। বর্তমানে যেটা ছড়িয়ে আছে সারা বিশ্বে খারাপ কাম, ব্যয়বন, জিনা বিচার, ঠিক না? দেখছেন আমার যদি ইউটিউব খুলেন জুয়া না, আলহামদুলিল্লাহ। আর আমার দেশে তো লাইসেন্স প্রাপ্ত রয়েছে, এইসব কর্মীরা লাইসেন্স প্রাপ্ত আছে, আছে না? ওদেরকে তারা কর্মী বলে, সবাই বলি আলহামদুলিল্লাহ, ওরা কর্মী। হ্যাঁ, কিসের কর্মী? আল্লাহর নাফরমানির কর্মী, হচ্ছে কর্মী, গুনাহ কামাই করার কর্মী। তুমি তাদের কাছে গেলে তুমিও লিপ্ত হলে ও লিপ্ত হচ্ছে, তাই পাপ কাজের কর্মী। কিসের কর্মী বলে? পাপ কাজের কর্মী। আবার সরকার নাকি স্বীকৃতি দিচ্ছে এই অবস্থায়, আল্লাহর রহমত আসতে পারে কিরকম আমাদের দেশে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন জাতির মধ্যে এরকম বেহায় আপনা, বেলেল আপনা, আল্লাহ না ফরমানি, পর্দাহীনতা, অস্থিরতা ছেড়ে যায়, তাহলে তাদের মধ্যে প্লেগ আর মহামারী রূপ ছড়িয়ে পড়ে। আর এমন রূপ দেখা দিবে যেসব রূপ তাদের গোষ্ঠীতে ছিল না, তাদের বংশে ছিল না, তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না, পূর্বে তারা চলে গেছেদের মধ্যে ছিল না, এরকম রূপে তারা আক্রান্ত হবে। তাই দেখতে দেখা যায় আপনারা শুনেন না, এই শ্রম দেখছেন কি রকম, সবাই ভয় পায়, পরবর্তীতে আরো কোন সুবিধে আসবে পাওয়ার, যেভাবে আল্লাহ বলেছেন তাই তো। আরেকটা ولم ينقص المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم. যদি তারা মাপ কম করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে তারা দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবে, কঠিন ব্যবহারের সম্মুখীন হবে, রাজা বাদশাহদের জুলুমের শিকার হবে। আচ্ছা দেখুন তো, এই তিনটি গুণ বর্তমানে আমাদের দেশে পাওয়া যাচ্ছে কিনা? দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ না হলো দুর্ভিক্ষ। কিছুদিন পূর্বে যে জমির দাম ছিল এত, বর্তমানে অনেক ঘটে গেছে। সুতরাং এখান থেকে তো একজন গেছে মনে করছে বাবা বিক্রি করবো বা জমি বলছে, এখন তো অসম্ভব বিক্রি করবো আপনি, আমিও শুনতে পাচ্ছি। এ ধারা যদি চলতে চায় তাহলে তো স্পষ্ট দুর্ভিক্ষ হতে পারে। আর আরেকটা কঠিন ব্যবহারের সম্মুখীন, এটা তো আপনারা তো আছেন যে দেশ কোন রকম কোন চলছে, ওখানে যান দেখেন যারা নির্দেশে থাকে, থেকে অবস্থান করছে বাংলাদেশে, ওদের কি অবস্থা হচ্ছে, কিরকম তারা দিন দিন যাপন করছে, কত কষ্টের সম্মুখীন আছে তারা। আর আরেকটা, সরকার তাদের উপর জুলুম করবে, রাজার জুলুমের সম্মুখীন হবে তারা। এর মধ্যে সন্দেহ নাই আমরা যে জুলুমের সম্মুখীন আছি, কি বলেন আপনারা? না সন্দেহ আছে? এই দল হোক চাই দিই, সেই দল হোক জুলুমের সম্মুখীন। এখানে বলছেন যদি তারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে এই তিনটি বিপদ তারা আক্রান্ত হবে। আর আরেকটা, ওলা মিয়াম নাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল ক্বাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ুমতার। যদি তারা তাদের সম্পদের যাকাত আদায় না করে তাহলে আসমান থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বৃষ্টি তো নিয়মিতই হয়, কিন্তু আল্লাহ বন্ধ করে দিলেন তোমাদের নাফরমানির কারণে। এদিকে বলা উচিত ছিল নাউযু বিল্লাহ, কি বলা উচিত ছিল নাউযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, নাউযু বিল্লাহ। যদি মানুষ যাকাত আদায় না করে তাহলে এই অবস্থা। এরপরে বলছেন ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ুমতার, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, এইসব প্রাণী না থাকতো, হায়ওয়ানাত না থাকতো, তাহলে তাদের উপর বৃষ্টি নাজিল হতো না, তাদেরকে বৃষ্টির পানি দেয়া হতো না, তাহলে ওইসব কীটপতঙ্গ আর প্রাণীর কারণে, চতুষ্পদ জন্তুর কারণে, গরু মহিষ ইত্যাদির কারণে বৃষ্টি দেওয়া হচ্ছে। ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم. যদি তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে, আল্লাহ রসুলের সাথে যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার যদি তারা ভঙ্গ করে তাহলে রব্বুল আলামিন তাদের উপর তাদের দুশ্মন, তাদের মধ্য থেকে ছাড়া অন্য দুশ্মন তাদের উপর চাপিয়ে দেবে, ফলে তাদের হাতে যা আছে তার কিছু অংশ তারা নিয়ে দেবে। আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করলে এরকম হয়, অন্য দুশ্মন আল্লাহ চাপিয়ে দেবে। আমরা একটু খেয়াল করি তো সারা বিশ্বের দিকে, আমাদের উপর আমাদের দুশ্মনদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা? আপনি হিলতে পারবেন না ওদের অনুমতি ছাড়া, সত্যি তাহলে তো ওদের পরত আমাদের উপর ঢেকে বসেছে। এইগুলো চার নম্বর, পাঁচ নম্বর দেখেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি তাআলা ওয়া ইয়াতাখায়্যাউ ফীমা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাকসাহুম বাইনাহুম। তাদের ইমামরা, নেতারা যদি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, দেশ পরিচালনা না করে, বিচার মীমাংসা না করে, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন ওই কিতাবকে যদি তারা নির্বাচিত না করে, চয়ন না করে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের পরস্পরে লড়াই সৃষ্টি করে দিবেন। বলেন তো আমাদের দেশে লড়াই সৃষ্টি আছে কিনা পরস্পরে? কারণটা কি, আপনি এর কাছে যান আল্লাহর কালাম বিরোধী নেতৃত্ব, ওর কাছে যান আল্লাহর কালাম বিরোধী নেতৃত্ব, সুতরাং মিথ্যা। এটা গেল ওই আগে যে বললাম গলত কাজের লাইসেন্স দিবে, আগেরটাও দিয়েছে পরেরটাও দিবে, পরেরটা যদি আবার ওই নূন্যটা আছে তো ওইটাও দিবে, ঠিক না? বর্তমানে যেটা ওইটাও ওইটাও ওইটাও। তো তারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার মীমাংসা না করে, দেশ পরিচালনা না করে, তাহলে রব্বুল আলামিন তাদের পরস্পরে লড়াই সৃষ্টি করে দিবেন, যার যেন্দ্র প্রমাণ বর্তমানে আমরা সশক্ত দেখতে পাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা স্পষ্ট কিনা? এই হাদিসটি আমার নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ নাসিরুদ্দিন আল-আলবানী বলছেন রাওয়াহু সহীহ গায়রি, সাহেব তারিখ তারিখ উল্লেখ করেছেন, বলছেন রাওয়াহু মুমাজাহ ওয়া লাহু লাহু ওয়াল বাজ্জাহু ওয়াল বাইহাকি, হাদিসটি সহীহ। দেখেন ওয়াইলুল মুতাফফিফিনের মধ্যে মাপে যারা কম দেয় তাদের জন্য তো ধ্বংস, এর মধ্যে যে কোন রকমের আমাল এর খেয়াল যদি করা হয় তাও অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুব কুল্লাহা ইল্লা আল আমান, আল্লাহর পথে যদি কেউ শহীদ হয় তাহলে এই অবস্থায় তার সমস্ত গুলা মাফ হয়ে যায়, তবে আমানত মাফ হয় না। কি মাফ হয় না? বলছেন আব্দুল্লাহ বিন মাসউদের কথা, বলছেন সুম্মা ইউতা বিল আদি ইয়াউমাল কিয়ামা ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ ফায়ুকালু আদি আমানাতাক সুম্মা ক্বালা ইউতা বিল আদি ইয়াউমাল কিয়ামা। তারপর বলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কিয়ামতের দিন ওই বান্দাকে আনা হবে, যদি সে আল্লাহর পথে শহীদ হয়ে থাকে, বাহ্যতর্কে শহীদ, তাকে বলা হবে তুমি তোমার আমানত আদায় করো, অর্থাৎ আগে আমানতের খেয়াল করেছে। আমরা যেসব কাজ আমাদের কাছে আমাদের উপর অর্পিত করা হয়েছে ওগুলো যদি আমরা নিয়মতান্ত্রিক আদায় না করি তাহলে আমাদের দায়িত্ব আদায় করলাম? উত্তর দিন। আচ্ছা, এই আমাদের দায়িত্ব শুধু আমার উপরই অর্পিত হয়েছে না আপনাদের উপর অর্পিত আছে? সবাই বিশ্বাস করতে হবে, আপনি এখানে কাজ আছেন চুক্তিবদ্ধ হিসেবে কাজ আছেন, ত্রুটি বিচ্ছিতে হালকে হালকে যেটা হয় আল্লাহ হয়তো মাফ করবে ইনশাআল্লাহ, কিন্তু আপনি এমনিতেই আমাদের দায়িত্ব আদায় করছেন না, ত্রুটি হয় কিনা আমার থেকে হয় আপনার থেকে হবে সব থেকে হবে, বরং একদিনই আমাদের তার থেকেও হবে, কিন্তু ত্রুটি ত্রুটি বেশ কম আছে, আমরা চেষ্টা করবো আমাদের থেকে যদি বিন্দুমাত্র ত্রুটি না হয়। কথা বলছেন, যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনি আমাদের দায়িত্ব নিয়মতান্ত্রিক আদায় হবে না, শুনেন? তখন সে বলবে আল্লাহ তাকে বলবেন তুমি আমার আদায় করো, সে বলবে আই রাব্বি কাইফা লাকাদ যাহাদাতিদ দুনিয়া, হ্যাঁ আমি এখন আমার কিরকম আদায় করবো, দুনিয়া শেষ হয়ে গেছে। তখন বলা হবে এখানে তোমরা হাওয়িয়া যাও, হাওয়িয়া আমাদের বাংলাদেশে বলে হাবিয়া, হাবিয়া দুটো বলে না, ওই হাবিয়া নিয়ে যাও। সুরাত আল-কালি আপনারা শুনেছেন, ওমা আদাওয়াকা মা হিয়া নারুন হামিয়া, فأمه هاوية، كذا فأمه هاوية وما أدراك ما هي، فكيها هتش جار الله هلكا هبي، وأما من خفت موازينه ফাউমু হাওলি, যার পল্লা হালকা হবে তার ঠিকানা হবে তার মা হবে হাওলিয়া। ওই উম্মারিকে মা মাত্র আমরা যখন ছোটবেলা ছিলাম বাচ্চারা, আপনি কার করে থাকতেন মায়ের করে না, আপনার ঠিকানা গুঞ্জে গেলেন আপনার মা সুবহানাল্লাহ, আপনাকে আপনার মা বলে নিয়ে ঘুমাত, তো আপনার ঠিকানা আপনার মাই। আস্তে আস্তে বড় হন না, বড় হওয়ার পরেও দেখবেন 10 বছর 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেছে ছেলে ছেলে নিয়ে তো আসি, তবু ওই ঘুরে ঘুরে আবার তারা মার করে যেতে চায়, বলেন সুবহানাল্লাহ, সত্য বলেন না মিথ্যা। আর যদি কারো এ শুধু এক ছেলে হয় দেন কি অবস্থা, জ্বলন্ত প্রজ্বলিত আগুন, সবাই বলে আবদুল্লাহ বলছেন, তখন তাকে বলা হবে ওকে নিয়ে যাও হাওলিয়া, নিয়ে যাওয়া হবে তাকে হাওয়া, হাওয়া পথে কি জাহান্নামে, তার সামনে তার আমানতকে যে আমানতের দায়িত্ব তার উপর অর্পিত করা হয়েছিল ওই আমানতকে যে আকৃতি দিতে আমানত ছিল ওই আকৃতিতে তার সামনে পেশ করা হবে, সে তার আমানতকে দেখবে তখন জানতে পারবে এইটি হচ্ছে আমার ওই আগের জমানোর আমানত দুনিয়ার আমানত, তখন সে ওই আমানত দিকে ছুটবে, আমানতের দিকে ছুটবে, আমানতকে সে পেয়ে যাবে, পেয়ে আমানতকে তার দুকাদের উপর নেবে, তাহলে এটা কোন জায়গায় হবে জাহান্নামের আগুনের ভিতরে, ইনশাআল্লাহ। আমানতকে তার দুই কাদের মাঝখানে তুলে উপরে উঠবে, সে মনে করবে জাহান্নাম থেকে বের হয়ে যাচ্ছে, তখন ওই আমানতটা তার দুই কাঁধের উপর থেকে অটোমেটিক খসে পড়ে যাবে, আবার সে ওই আমানতকে পাওয়ার জন্য আবার যাবে, আবার ওইরকম হবে, আবার আবার আমানত পড়ে যাবে, তা এই অবস্থায় তার ক্ষতি কাটবে চিরকাল, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর আব্দুল্লাহ বলেন যারা চালক করেন একক আমানত আদায় করছেন, তাই তো আমরা জানি না আল্লাহ আলম যারা এখানে হজের নিশ্চয় নাম লিখিয়েছে কতজন যে পাঁচ লক্ষ নামাজ পড়েন, হজের আজকে থেকে তওবা করুন সবাই, যাদের মধ্যে ত্রুটি আছে কয়েক করবেন মুক্তি হওয়া না মন্দির বোঝাও মন্দির কয়েক করবেন, শুধু হজের জন্য যদি বড় এটা কবুল হবে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করবেন, আল্লাহর বিধান পালনের জন্য একদিন আমাকে কবরে যেতে হবে, আজকে আমি মাটির উপরে চলাফেরা করছি জানি না কোন দিন আসবে এমন সময় যেদিন আমাকে মাটির নিচে যেতে হবে, আমরা সবসময় কি মাটির উপরেই থাকবো, কেউ বলতে পারবো আমি তো কখনো মাটির নিচে যাবো, কেউ যদি বলে তাহলে তাকে আপনি কি বলবেন, বলবেন কি না, সবাই জানে মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু সন্নিকটবর্তী, তাই সলাত ওজন আমানত, ত্রুটি করবেন না, ভিন্ন ভিন্ন শুয়া। বুঝতে পারছেন? 1000 গ্রামের পরিবর্তে 950 গ্রাম, 50 গ্রাম জিম রেলে। আমাকে তো কয়েকজন বলেছেন আমাদের দেশে নাকি এরকম মেপে নিয়ে যায়, ঘরে গিয়ে মাপে দেখা যায় 50 গ্রাম কমে গেছে। এরপরে আমাকে কয়েকজন বলে, আমি তো সত্যকে লিখিনি ভাই, এটা যাচাই করি, কিন্তু কয়েকজন আমাকে বলেছি। আচ্ছা, আপনার বলেন তো সত্য হবে না মিথ্যা হবে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয় করো রবকে, ভয় করো তোমার ভবিষ্যৎ জিন্দেগিকে। এই জিন্দেগি তোমার আসল নয়, তোমার জিন্দেগি হচ্ছে পরবর্তী জিন্দেগি, ওইটা হচ্ছে আসল। তাই রব্বুল আলামিন বলেন, يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد। এই বান্দারগণ, তোমরা ভয় করো আল্লাহকে, আর তোমরা ভেবে দেখো আগামীকালের জন্য কি পেশ করছো। বাংলাদেশ যাওয়ার জন্য টিকিট বুকিং আগে দিতে হয় না বলে দিতে হয়? আপনি যদি বুকিং যদি না দিয়ে আগামী ভালো করুন, রিয়াদ চলে যান, কি বলেন? সাথে সাথে যাবেন? একটু ব্যতিক্রম হলে দেখছেন টিকিটে একটু হবে না, তাই না? চলে গেলে আপনার চান্স অনেক বলা হচ্ছে না, আরো একদিন দুই দিন ভালো থাকবে। বাংলাদেশ থেকে আসতে সময় তো বুঝবেন তো আরো মুশকিল, তাই না? তাই বুকিং আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে যেতে হলে আগেভাগে টিকিট করতে হয়, অনেক কিছু আছে আগেভাগেই নিতে হয়, শুধু বাংলাদেশ না, যেরকম অনেক কাজ আছে আমাদের নিতে হয় কিনা। আপনি একটা সিম নিবেন, সিম কার্ড আগে ভাগে পয়সা মোকাদ্দম দিতে হয়, বাকি ঠিক না? ঠিক, হ্যাঁ হ্যাঁ, পুরোটা হয়তো থাকতে পারে বাকি, কিন্তু সাধারণত মোকাদ্দম লিখবেন, মোকাদ্দম লিখা আছে, ওগুলি পয়সা দিতে হয় আগে। কত কাজ করবো জানেন আপনি? উমরা, উমরার টিকিট আগে দিতে হয়, পয়সা আগে দিতে হয়, তারপরে যেদিন যাওয়ার ওই দিন আসবেন। আচ্ছা, আবার আপনি টিকিট দিলেন, টিকিট নিলেন, পয়সা দিলেন, যেদিন যাবেন ওই দিন আপনি আসেন, কি বলেন? আপনার টাকা ফেরত দিবে? আপনার বুঝলেন এটা? তো আমাদের সেন্টারের সাথে গেলে টিকিট নিয়ে, টিকিট নিয়ে বসে থাকেন, বুঝতে পারছেন? ওই আপনি যাবেন না, বলছে আমি এখন কাজ করছি, কি বলেন অবস্থা? এই টিকিটের পয়সা ফেরত দেওয়া যায়? যদি এরকম হয়, বিশেষ আমার দেখছি হঠাৎ করে মুসিবত আমরা জানতে পারছি, মুমকিন সই আমাদের, আমার ক্ষতি হোক ওকে দিয়ে দেবো, কিন্তু যে ব্যক্তি ত্রুটি করে তাকে এটা দেওয়া যায় না। শ্রোষ্ঠ কিনা? যেই হোক, আল ওয়াজন আমানা, ওজন আমানত, ওয়াল ফেইল আমানা, মেপে দেয়া আমানত। আমাদের দেশে দেখবেন পরিমাপ যন্ত্র বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম আছে, যেমন পরিমাপ যন্ত্র একটা চাউল অথবা ধান মাপার জন্য একটা যন্ত্র, ওই পাশে যেতে পারে লোকজন, যেমন 2.5 কেজি ওজনের একটা, কোন কোন এলাকায় হয়তো 4 কেজি ওজনের একটা আছে না ভাই, তো এটাকে বলা হয় মাপা। এমনি ভাবে আরেকটা পরিমাপ, যেমন কাপড় টোমর আপনার মাপেন 4 মিটার 5 মিটার, এটা তো মাপা, মাপা হয় কিনা? আপনি নিলেন 4 মিটার, দিয়ে দিল 3 মিটার, তারপরে মনে হয় 5 মিটার, আপনি তো হ্যাঁ লোকটি খুব ভালো মাসা আল্লাহ, ঘরে গেলে দেখেন 5 মিটার কম একটা করে কি দেখবে, জানেন না যায় হালাল না হারাম ভালো করে বলুন, সবাই বুঝে তো কথা না, বাংলা স্পষ্ট না বাবা স্পষ্ট মাসা, আমি উর্দু বললে ভালো বলে আমি উর্দু বুঝি, বলতে পারি স্পষ্ট, তো বাংলা কেন বলতে পারবো না স্পষ্ট? এইসব আমানতের মধ্যে এই আমানতটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সাধারণত আমরা একজন আরেকজনের কাছে যে গচ্ছিত আমানত রাখি কিনা মানুষ। আপনি আরেকজনের কাছে বলে, আমি এখন উমরা যাচ্ছি, আপনার কাছে আমি গাড়া জালিয়া রেখে গেলাম, এরকম করেন কি আপনারা? সবাই করে, কিন্তু আগে আমার কাছেও রেখেছি, এখন তো আমি ব্যস্ত, আমি রাখি কেউ দিলেও আমি ঠিক না? আমার যত ব্যস্ততা নাই গ্রাহ দেখছ, তুমি অন্য লোককে দেবো, আমি রাজাকে বানাই। আর মানুষও বুঝে দেবে এরকম পাওয়া যায় যে বুঝে না, ওই আমার দিয়ে দিতে চায় না। সাধারণত মানুষটা করে না, বুঝে বেশি সব মানুষ, তাই চান একজন দুজন পাওয়া যায় বুঝে না আরকি। এইটা আমানত, আপনাকে দিল 1000 রিয়াল আমানত ভাই, 5 মাস পরে নেব। কিন্তু আপনি কি করলেন জানেন? আস্তাগফিরুল্লাহ, ওর শাকি নেই, ওর যে আমার সঠিক মানুষ, আমার বন্ধু মানুষ, আল্লাহ ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ মনে করেন, অথবা এমনি কনিষ্ঠ লোক ক্লোজ মানুষ, সে গর্ব করবে না ভাই। এত টাকা নেই, 2000 রিয়াল, 4000 রিয়াল, 5000 রিয়াল আপনার কাছে আমানত, তাই সাকিব ওকে কিছু রাখে না। পরবর্তীতে ওগুলো যেমন পয়সা দিন, কি যে কি পয়সা তোমার, বলছে আমি তো আপনার কাছে 1000 রিয়াল রেখেছিলাম বা 5000 না তুই। আচ্ছা এরকম ওগুলো বলে কিনা মানুষকে, আমার কাছে কয়েকজন এসছে, কয়েকবার আমার কাছে মশালা জিজ্ঞেস করেছে, আমি কতবার কি দিব, আমি তো নিয়মতান্ত্রিক যেটা করতে পারি ওই থেকে বেশি দিতে পারবো না, কমও করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, বলছি আমি তাকে 500 রিয়াল দিয়েছি, আমরা দুইজন আর কেউ ছিল না, আমরাই 500 রিয়াল অধিক হয়েছে, তো শোনো নাই লাস্টে একজন এরকম আর কি 500 রিয়াল নাই কেউ চাকি, তো আর কি করবে এখন, পরে বলে কসম খাও কসম খাও এই যে করে, সে বলে তুমি আল্লাহ কালামের উপর হাত রেখে বলো কসম খাও এই যে। তাই এসব ক্ষেত্রে উচিত হল সবাই খেয়াল রাখবেন, যদি বেশি দেখা হয় সাক্ষী রাখবেন। কথা বলছেন হয়তো 10 রিয়াল 20 রিয়াল 100 200 তেমন অসুবিধা নেই, মানে মুশকিল, তবুও সাক্ষী রাখা উচিত। 1000 রিয়াল সাক্ষী রাখা উচিত কিনা? বাংলাদেশ টাকায় কত টাকা হচ্ছে? 30,000 টাকা সাক্ষী রাখবেন, শুরু সাক্ষী রাখবেন, তাহলে পরে শয়তান আসবে না। সাক্ষী রাখলেন দুইজন, দুইজন ওরা দেখেছে আমি আপনাকে রিয়াল রিয়াল দিলাম, এই দুজন সাক্ষী কয়েছে, আপনিও নিলেন, পরে দেওয়ার সময় বললেন ভাই আসেন আপনার, তার কাছ থেকে আমি রিয়াল রিয়াল নিয়েছিলাম, আপনার দেখুন দিয়ে দিচ্ছি সাক্ষী, ঠিক না? এমনি নিয়ে গেছে, কেউ জানে না, দেখা পড়া ওর কিছুই নাই, এমনি নিয়ে গেছে। পরে ওর শয়তান এসেছে, রয়েছে সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ, 2000 রিয়াল আর কি চাই, খবরদার আমানতের খেয়াল করবেন না, কে আমাদের দিন আল্লাহ দরবারে দাঁড়াতে হবে। আচ্ছা বলছেন এক রাওয়ি, তার নাম হচ্ছে দাদা, ফাআতাইতুল বারা ইবনে আজিব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তার এই কথা যখন শুনলাম, তখন আসলাম আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু কাছে এসে বললাম, আলা তারা ইলা মা ক্বালা বিন মাসউদ ক্বালা কাযা ক্বালা কাযা, আপনি বলেন তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এরকম এরকম কথা বলেছেন আমানত সম্পর্কে, আপনি কি বলেন, তা কি সত্য বলেছেন কিনা? তখন বারা ইবনে আজিব বলেন সাদাকা, তিনি সত্য বলেছেন। أَمَا سَمِعْتُمُ اللَّهَ يَقُولُ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا, তুমি কি শুনোনি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত হকদারদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিবে, এটা কে বলেছে জানেন? আল্লাহ। এই আব্দুল্লাহ বিন মাসউদ যা বলেছেন সত্য বলেছেন, অতএব আমানতে ত্রুটি আদায় করবেন না। এভাবে দেখুন মুফাসসিরিন বলছেন ওয়াইলুল মুতাফফিফিন, এর মধ্যে শুধু মাপ আর ওজনে কম দেয়া নয়, এর মধ্যে আমভাবে যত রকমের আমানত আছে আমানতের দায়িত্ব যদি আপনি দায়িত্ব আদায় ত্রুটি করেন এর মধ্যে সামিল, আর বিশেষ করে যেটা স্পষ্ট মাপে আর ওজনে কম দেয়া, স্পষ্ট কিনা? আল্লাহ বলছেন ওয়াইলুল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ويشب متطفف دير قد ধ্বংস, অর্থাৎ মাপে কম দানকারীদের ধ্বংস, ওজনে যারা কম দেয় এদের জন্য ধ্বংস। এদের গুণ কি বলছেন? الذين اذا اكتالوا على الناس يستوفون, যখন লোকজন থেকে নেয় পোড়াপুরি নেয়, আর যখন দেয় মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। তাহলে এটি আমাদের মধ্যে সবারই নীতি সময় একদম ভুল, আর মানুষকে নীতি সময় কম হ্যাঁ নীতি সময় পুরোপুরি নেন অসুবিধা নেই, বেশি নিলেও ঠিক না। যেমন একটা মানুষ বিক্রেতা, আকল বুদ্ধি কম, আকল বুদ্ধি কম, আপনি সুযোগ পেয়েছেন তার থেকে বেশি নিয়ে নিবেন। আর তুমি বিক্রেতা খুব চালু, যে আসলো ক্রেতা দুর্বল সইয়া, হ্যাঁ সুযোগ পেয়েছি, হ্যাঁ 85 হাজারের জিনিস বিক্রি করে 100 টাকা নিচ্ছি, জয় জন্য নাকি অথবা 85 হাজার জিনিস 200 টাকা লাভ তো নিবে ঠিকই আছে, কিন্তু যেটা সমাজে চলে না যে লাভ করতে পারে এটা সহি না, এটা আবার ধোকা দেয়া। ক্রেতাকে ধোকা দেওয়া ঠিক না, বিক্রেতাকেও ধোকা দেওয়া ঠিক না। আপনি অতি অতি চালু, কত মানুষ আছে মাঝে মধ্যে ওই ফেসবুকে দিয়ে দেখতে পাই গেল মার্কেটে নিয়ে গেছে ওই চলে দেওয়া বেগ অথবা অন্য কিছু, আর কোন কোন নারী তো বুঝেন তো আলাদা বুরকার ভিতরে আরেকটা, আর সেদিন দেখলাম একটা নারী অসম্ভব কিছু না, অসুস্থ হবে না সত্যি হবে ও, কিন্তু এটা বুরকার সঙ্গে কিছুই নেই, কিন্তু নিচেতে তার পরনে যে বস্ত্র এর ভিতরে একটা জেব রেখেছে বড়, শুধু ওর ভিতরে শুধু ঢুকাচ্ছি ঢুকাচ্ছি আস্তে আস্তে, আপনারা দেখেছেন কেউ কেউ ওই মনে দেখেছি যে এরকম করছে আস্তে আস্তে দেখলেন কি অবস্থা, বিক্রেতাকে ঢুকা দিচ্ছে আবার চুরি করছে, সব আমার অন্তর্ভুক্ত। আর লাগি নাই রেখার আলাদা আছে ফোন, বিশেষ করে যারা বিক্রেতা আপনারা আবার কেউ যদি নতুন তার নিজের দোকান না দিলে আরো চুরি করতে পারো বেশি, মানে ক্রেতার কাছ থেকে নিবে বেশি, এতে সময় কম, খবরদার এরকম করো না। জাহান্নামে টিকিট ক্রয় করো না, আমরা সবাই কোথায় যেতে চাই বলেন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে, সবাই বলেন ইনশাআল্লাহ। যদি জান্নাতে যেতে চাই তাহলে মানুষের সাথে দুর্গার ব্যবহার করবো না ইনশাআল্লাহ, মাপে কম দিব না, ওজনে কম দিব না। আমার নবী বলেছেন যে আমাদের সাথে ধোকার ব্যবহার করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্বালু আলা আন-নাসি ইস্তাউফুন ওয়াইযা ক্বালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এরপরে রব্বুল আলামিন যারা এরকম করে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কে আমাদের কথা, আমাদের সকল কি সকল কি বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমু আন-নাসু লিরাব্বিল আলামিন। ওদের কি বিশ্বাস নাই ওদেরকে কাল কিয়ামতের দিন আবার তোলা হবে, আমরা মারা যাব মাটিতে যাব, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব বলছেন এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেব পুনরায়, আবার আমি তোমাদেরকে এই মাটি থেকে বের করব বলে সুবহানাল্লাহ। আমরা কোন জিনিসের সৃষ্টি? আবার মাটিতে যাবেন, আবার মাটিতে আপনি যে অবস্থায় আছেন, অনেক লোককে তো দাফন করা হয় মাটির নিচে, অনেক তো মাটিতে দাফন করা হয় না, যেমন সমুদ্রে যা যা মারা গেল বড় পানিতে ভাসিয়ে দিয়েছে, অনেকে হয়তো বাঘ খেয়েছে, কীট পতঙ্গ খেয়েছে ইত্যাদি ইত্যাদি, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন চললেন। আল্লাহ যা চায় তাই করতে পারে, ঠিক না? ফাআলুল মাজি, আল্লাহ যা চায় তাই করে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বকে বললেন, হে আমার রব, তুমি আমাকে দেখিয়ে দাও তুমি মৃতদেরকে কিভাবে জিন্দা করবে। সুবহানাল্লাহ, কেইফা তুহিয়ি আল-মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস আমি মৃতদেরকে জিন্দা করব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হে রব, আমি পরিপূর্ণ বিশ্বাস করি তুমি কিয়ামতের দিন তোমার বান্দাদেরকে সমস্ত সৃষ্টিকে পুরো সৃষ্টিকে তুমি আবার তুলবে। আমার পুরোপূর্ণ পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু আমি চাই যেন আমার মনটা শান্তি পায়। স্বচক্ষে দেখলে যেন আমার মনটা শান্তি পায়, এরকম মনে শান্তির জন্য বলছি, কিরকম আপনি দেখবেন, এটা একটা মনের আশা আকাঙ্ক্ষা এখনকার জন্য পূর্ণ হয়। আমি স্বচক্ষের জন্য দেখতে পাই, বিশ্বাস আছে। আচ্ছা, আপনাদের সবার বিশ্বাস আছে কিনা? আল্লাহ আমাদেরকে আবার করোনা চলবেন, তাই তো? ভালো করে বিশ্বাস করবেন, না হলে আপনি মুসলমান না, মুসলমানের বাচ্চা হয় মুসলমান না, আপনি কে আছেন? যদি আপনার বিশ্বাস না থাকে, ইমান না থাকে, রব্বুল আলামিন আবার আমাদেরকে তুলবেন, তাহলে আপনি কিনা বলেন মুসলিম না, সুস্থ কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা, খলিল আলাইহিস সালাম, আমরা একরাম আলাইহিম সালামের মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে সমস্ত আদম সন্তানের মধ্যে জিনের কথা বলা যায় না, মানুষের যতটুকু ইজ্জত জিনের ততটুকু ইজ্জত নয়। যদিও মানুষ এবং জিন উভয়কেই রব্বুল আলামিন তার দিন পালনের নির্দেশ দিয়েছেন, উভয়কেই বলা হয় মুকাল্লাফ, কিন্তু মানুষের সাথে জিনের কোন তুলনা হয় না। মানুষ মানুষ বলুন সুবহানাল্লাহ, মানুষের ইজ্জত সবার বেশি, সবার থেকে বেশি। নবীদের মধ্যে আমি একরাম আলাইহিম সালামের মধ্যে আমি একরাম আলাইহিম সালামদের মধ্যে রসুলদের মধ্যে রব্বুল আলামিন দুই ব্যক্তিকে খলিল বানিয়েছেন, একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর আরেকজন হলেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আল্লাহ ইত্তাখাযা লি খলীলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলীলা, আল্লাহ পাক আমাকে ওইভাবে খলিল বানিয়েছেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। খলিল মানে হচ্ছে এমন বন্ধুত্ব যে বন্ধুত্বের মধ্যে কোন রকমের মিশ্রণ নাই, মিশ্রণ মুক্ত বন্ধুত্ব, নাম হচ্ছে খিল্লা আর খলিল। বলে সুবহানাল্লাহ, এই দেখেন তো, আমরা যখন সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাহিয়াত পড়ার পর দরুদ পড়ি না, এই দরুদের কারণ আছে, আর কারণ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু আমার মন চায় আমি যেন দেখি আর আমার মনে যেন শান্তি, মনে যেন শান্তি আসে, মনটা যেন শান্তি পায়। আল্লাহ কি বললেন, তুমি চারটি পাখি পাল পুষ্প তারপর এদেরকে তোমার দিকে ঝুঁকিয়ে দেবে, এদের লালন পালন করবে, এমন হবে যারা হবে তোমার অনুগত পরিপূর্ণ রূপে। কিরকম অনুগত বর্তমান আমরা দেখতে পাই, কোন কোন লোক আছে, লোক হয়তো পাখি পালে আছে কিনা, ময়লা পাখি আনা অমুক পাখি তমুক পাখি কেউ কেউ যেমন অন্য কিছু, সে যেভাবে বলে যাও যায় আসো আসে কিনা, যাও আস আস যাও এসো চলে আসে, কি সুন্দর সুহান। তো ইব্রাহিম আলী ইসলাম ওই রকম চারটি পাখি পালেন, নিজের দিকে তাদেরকে ধাপিয়ে দিলেন, ধাপিত করলেন। আর কি করলেন, আল্লাহ নির্দেশ, তারপরে ওগুলোকে খন্ড খন্ড করে বিভিন্ন পাহাড়ে, প্রত্যেকটি পাহাড়ে তুমি রেখে দিবে। আল্লাহ বলেছেন, তুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, ওই পাখিগুলিকে পাখিগুলিকে জয় করে বায়ুগুণ করে এক একটা এক এক অংশ বিভিন্ন পাহাড়ে রেখে দিবে। তারপরে তুমি ডাকবে, ওদেরকে ডাকবে, দেখবে ওরা দৌড়ে দৌড়ে তোমার দিকে চলে আসছে। সুবহানাল্লাহ, বিভিন্ন পাহাড়ে রেখেছে। হ্যাঁ, যেমন মনে করি আমরা যেমন ধরে খিমার মতো বানিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে, অথবা টুকরো টুকরো করে ওদেরকে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। ওরা ডাকছে, আমার অমুক পাখি চলে এসো, আমার অমুক পাখি চলে এসো, আমার অমুক পাখি চলে এসো, আমার অমুক পাখি চলে এসো। চারটি পাখি চার জায়গায় রাখলেন, বিভিন্ন পাহাড়ে রাখলেন ইব্রাহিম আলী ইসলাম। ওইভাবে রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তাদেরকে রেখে ওইভাবে ডাকলেন, সবাই দৌড়ে দৌড়ে নিয়মতান্ত্রিক ইব্রাহিম আলী ইসলামের কাছে চলে এসেছে। নিয়মতো রব্বুল আলামিন কিয়ামতের দিন কিরকম আপনাকে তুলবেন বুঝতে পারছেন? চাই আপনি মাটিতে থাকুন, চাই সমুদ্রে থাকুন, চাই পাখির পাখির পেটে থাকুন, অথবা হিংস পানি পেটে পেটে থাকুন, যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে তুলবে। সুবহানাল্লাহ, বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তাহলে আমানতের দায়িত্ব পরিপূর্ণ রূপে আদায় করতে হবে। রপ্তাই বলেছেন, আলা ইয়াবুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন লিইয়াউমিন আযীম يوم يقوم الناس لرب العالمين ওদের কি বিশ্বাস নাই, ওদের কি আবার পুনরায় তোলা হবে ওই দিন যেদিন হচ্ছে মহাদিবস, আবার ওই দিনের গুণ বলছে কি, يوم يقوم الناس لرب العالمين, যেদিন লোকজন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সবাই। আচ্ছা বলেন তো, কে আমাদের দিন যখন আপনি উঠবেন তখন আর কোন জায়গায় যাওয়ার মতো পালাবার মতো স্থান আছে, থাকবে কোন জায়গায় যাবেন? সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বললেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই জালিম বাদশারা গেল কোথায়, দুনিয়ার বাদশারা গেল কোথায়, আজকে রাজত্ব কার? ওই সময় স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী একক রব্বুল আলামিনের জন্যই হচ্ছে আজকে রাজত্ব, অর্থাৎ কোন দিন? কিয়ামতের দিন। তাই আমার ভাইয়া, আমরা সবাই দোয়া করি আল্লাহ সামনে তো দাঁড়াবো, ওকে সবসময় স্মরণ রাখবো মনে মনে। এখন দেখুন, আপনার আপনি যদি চোখ বন্ধ করেন যাবেন কোথায়, আপনার দেহ থেকে যদি আপনার রোগটা চলে যায় আপনার কি অবস্থা হবে, আপনি এখন জিব্বা নাড়াতে পারছেন, হাত পা নাড়াতে পারছেন, ব্রেন ক্রস করতে পারছেন, চিন্তা শক্তি ব্যয় করতে পারছেন, কিন্তু যখন আপনার মন চলে আসবে তখন আপনার কি অবস্থা হবে? কবর জিন্দিগি সামনে কিনা? তাই কবরের জিন্দিগি ভয় করো, কেয়ামতকে ভয় করো, রবকে ভয় করো। আর আমার যে দায়িত্ব নিয়মতান্ত্রিক আদায়, এ হচ্ছে এই কয়েকটি আয়াতের তাৎপর্য। আর যেদিকে আমরা যা শিখতে পারলাম তার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার যাবতীয় বিধান পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ পিছনের সব খাতা খুচুরি মাফ করো মৌলা, মৌলা আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আমাদের অনেক পাপ রয়েছে, অনেক গুণা রয়েছে, সগীরা কবীরা শিরকেরা কত গুণা করেছি মৌলা, জেনে করেছি না জেনে করেছি, সব রকমের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ, সব রকমের গুণা মাফ করে দাও আল্লাহ, সব রকমের গুণা মাফ করে দাও। তোমার হুকুম আহকাম যেন যাবতীয় হুকুম আহকাম মেনে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। মওলা তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আর আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা বিভিন্ন রকমের বিপদ আক্রান্ত হয়েছেন রব্বুল আলামিন তাদেরকে তুমি বিপদ মুক্ত করো, তাদের উপর থেকে বিপদ দূর করে দাও। আল্লাহ আমাদের আত্মীয়দের মধ্যে থেকে যেসব মারা গেছেন ইদানিং, আল্লাহ ওদের সবাইকে তুমি মাফ করো, আমিন, জান্নাতুল ফেরদাউস নসিব করো, আমিন, ওরা আযাব থেকে নিজাত দাও, আমিন। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা মারা গেছেন, মাওতের মধ্যে থেকে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করো, আমিন। আমার রুকুলের বড় ভাই সেদিন মারা গেছেন, আল্লাহ তুমি তাকে মাফ করো, আমিন, আল্লাহ তুমি তাকে মাফ করো, আমিন, আল্লাহ তুমি তাকে মাফ করো, আমিন। তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমিন। আল্লাহ তার যে কয়েকটা বাচ্চা রয়ে গেছে আল্লাহ বাচ্চাদের অভিভাবকত্ব তুমি নিয়ে নাও মৌলা, আল্লাহ তুমি তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নাও, তাদের লালন পালনের ব্যবস্থা তুমি নিজে করো। ওরা এরকম কত অসহায় রয়েছে, এতিম বাচ্চারা বাচ্চা রেখে চলে গেছে, আল্লাহ এতিমদের হেফাজতের মালিক তুমি, মৌলা তুমি তাদের হেফাজত করো, ওরা আমাদের সকলকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দান করো, মুসলমানদেরকে শিরিক বিদাত থেকে মুক্ত থাকার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও, মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও, আল্লাহ মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও, মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও। রাষ্ট্রপ্রধানরা যারা রয়েছে আল্লাহ এদের অন্তরে তোমার জট তোমার ভয় সৃষ্টি করে দাও, তোমার বিধান যেন তারা জারি করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ